gostaria de conhecer ele. Ele está dois gulamentos, de que é gulamento, mas de que é. তিন দিনের মধ্যে চিন্তা করবে, একটা নিবে কি নিবে, একটা নিবে আরেকটা নিবে কি না, এটার মধ্যে কি আছে দ্বিতীয় সুরত বলতেছে যে 1000 টাকা দেয় দুইটা গোলাম বেচছে, এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা। আর কইছে যে এই যে এই যে দুই গোলাম, তো এই যে এই গোলামটা আছে যে এটার মধ্যে আমি নি মুখি না তিন দিন চিন্তা করি। সাহেব দেয়া বলতেছেন যে এই জায়গার মধ্যে মাসালা আসলে মূলত সুরক্ষ চাই। প্রথম সুরত হইল যে সামানের তফসিল করবে না, দুইটা গোলাম 1000 টাকা, কিয়ার কুন্ডার মধ্যে এটা আইন করবে না, একটার মধ্যে কি এইটা কিতাবের প্রথম যে মাসালা 1000 টাকা মূল্য নির্ধারণ করছে দুই গোলামে, কিন্তু সামান তফসিল করে অর্থাৎ এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা, এরকম দুইটা একটার মধ্যে খেয়ার আছে এইটাও ঠিক করে কোনটার মধ্যে কি, এটা হলো কিতাবে প্রথম ছবি। আর দ্বিতীয় সুরত হলো যে এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা, এটা আমি নিলাম, এটার মধ্যে তিন দিনের খেয়াল, এটা যায় যাচ্ছে। আর এইটা হলো কিতাবের মধ্যে দ্বিতীয় সুরত যেটা আছে। আর চতুর্থ সুরত হলো এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা, সামান তো ছিল দুইটার একটার মধ্যে খেয়াল, দুইটার একটার মধ্যে খেয়াল, এটা খেয়াল কোনটার মধ্যে, এটা তাই, এটা ফার্স্ট। চতুর্থ সুরত হলো যে দুইটা দাম 1000 টাকা, কি আর এটার মধ্যে এনে সামানের তাফসির করে কি আর দেখা, এটা তাই, এটাও পাস, এটাও। তাহলে এনে চারটে সুরত হলো, চার সুরতের মধ্যে দ্বিতীয় নম্বর সুরতটাই খালি জায়েজ, আর প্রথম এবং তৃতীয় চতুর্থ সুরত আকাশ। ওমান বাদ দাইনি দি আলফি দিরহামি, কিসিনে দু গোলাম বেচা 1000 দিরহামকে মোকাবেলা, আলা আন্নাহু বিল খিয়ার ফি আহাদিহিমা সালাসা আইয়ামি, ইশাক ফরকে দুনু গোলাম মে সে কিসি এক গোলাম মে গুস্তারি কা খিয়ার হে তিন দিন কা, ফাল বাইউ ফাসিদুন, তো সুরত মে বাই কিয়া হো জায়েগা, ওয়াইম বা কুল্লা ওয়াহিদি মিনহুমা বি খামসি মিয়া, আর আগার বেচে উন দুনু গুলাম মে সে হার এক 500 রুপিয়া পর, আলা আন্নাহু বিল কিয়ার ফি আহাদিহিমা বি আইনিহি, আর উন দু গুলাম মে সে মুআইন এক গুলাম মে উসকো তিন দিন কা খিয়ার হে জায়েজ আল ভাই, তো এই সুরত মে ভাই ওয়াল মাসআলাতু আলা আরবাতি আওজুহি, আর মাসআলা ইসমে চার সুরত পড়ে, আহাদুহা আল্লা ইউফাসসিল আস-সামানা ওয়া লা ইউআযিন আল্লাযী ফীহি আল-কিয়ার ওয়া হুয়া আল-ওয়াজহুল আউয়াল বিল কিতাব, আহাদুহা আল্লা ইউফাসসিল আস-সামান, দুইটা দাম 1000 টাকা, সামানের তাফসীল করে নেই কি সামান কা তাফসীল না করে, ওয়া লা ইউআযিন আল্লাযী ফীহি আল-কিয়ার, আর দু গোলাম মে সে কুছ কিছ গোলাম কে অন্দর কি আর উসকো ভি তাইন, ওয়া হুয়াল ওয়াজহুল আউয়াল ফিল কিতাব, এই পহলা সুরত হে জো কিতাব মে বয়ান হুয়া, আমি এটা ফাসি দিই, ওয়া ফাসাদুহু লি জিহালাতি সামানি ওয়াল মুবি, এখানে সামান এবং মুদি উভয়কে নিচ্ছে। কেন জেডার মাঝে খিয়ার আছে, কাল খাওয়ারি যে আমি রাগ ওইটা তো নিলে নিতেও পারে, না নিলে নাও নিতে পারে। তাহলে এটা আগের থেকে কি লইল খারে ইজিল আগদু মাল কি আর লাইয়া না কি তুমি হক কি হুকমি, কারণ খিয়ার থাকলে মিল্কিয়তের হক ওইটার মধ্যে সাবিত হয়। এটা তো আগেও আমরা বইলে হয়েছে যে যদি মুস্তারির খেয়ার থাকে তাহলে এটা মালিকানা অর্জিত হয় না। কেন ওই ইজিল আগদু মাল খেয়ার ইসলে কে খেয়ার কে সাথ আর দেবার লাইয়া না কি তুমি হক কি হুক হুকুম কি হক মে মুনাকিদ নেই হতা হ্যাঁ অর্থাৎ মিল্কিয়ত অর্জিত হয় না। হুকুম কি হক মে মুনাকিদ নেই অর্থাৎ এটা কি হয় না মিল্কিয়ত অর্জিত। ফাবা কি আর দাখ দাখ কিন্তু ফি আহাদুমা, তাহলে এখানে বাইয়ের মধ্যে বাইয়ের আগদের মধ্যে আগদে বাইয়ের মধ্যে আছে কয়টা একটা যেটা খিয়ার এটা তো এখন আগদের মধ্যে দাখ নেই, তাহলে যেটার মধ্যে খিয়া নেই এটা আগদের মধ্যে দাখ হওয়া গেল। কিন্তু এটা তো জানা নাই, তাহলে মুবিবা ঝুল হইল না আর সামান তবু ঝুল হয়ে গেছি, সামান তো ঝুল না, কারণ দুইটার দাম 1000 টাকা, দুইটার দাম 1000 টাকা দেওয়া নাই, একটা নিব তাহলে এটা কয় টাকা দিন, এগুলোটা বলছে এটা তো বালা বেশি দিতে, এগুলোটা বলছে না এটা তো দুর্বল কম দিতে বা সমান সমান দিন, ঝগড়া লাগবো না। তাহলে সামান ওমো ঝুল হইলো আর মুবি তোমার ঝুল হইল, তাহলে আগে বাইরের মধ্যে আগে বাইরের মধ্যে মুভি এবং সামান মজুল হইলে আগে ভাই কি হয়ে যায় সহজে সহজে করে দিতেছি, কিন্তু জিনিস কি জটি এবারতের মধ্যে সহজে আসতেছে। ওয়াল ওয়াজু সানি ইউফাসিল আসমান ওয়া ইউআজিন আল্লাযী ফীহিল খিয়ার ওয়া হুয়াল মাযকুরু সানিয়ান ফিল কিতাব ওয়াল ওয়াজু সানি আর দুসরা সুরা দ্বিতীয় সুরত যেটা কিতাবের মধ্যে উল্লেখ টাকাও তো 500 টাকা দাম, এটার মধ্যে তো বাই হয়ে গেছে, বাকি ওইটা কি আর হাত হইলে ওইটাও হয়ে যাবে। এই জায়গার মধ্যে একটা মধ্যে বাই হয়েছে আর যেটার মধ্যে বাই হইল না, এখন তো বাকি আছে 3 দিন আছে না, হইলে হইতেও পারে নাও হইতে পারে, তাহলে যেটা এইটা না তো চূড়ান্ত ভাবে বাই হয়েছে। তাহলে গাইরে মুভিকে যেটার মধ্যে বাই হয় না এটা তো এখন মুভি হয় নাই, গাইরে মুভিকে মুভির সাথে সম্পৃক্ত করে শর্ত শর্তযুক্ত করে এটা তো মুভি, তো এটা গাইরে মুভি, গাইরে মুভিকে মুভির সাথে শর্তযুক্ত করে বেচা কিনা করলে তখন না যখন গাইরে মুভির মধ্যে বাই হলো না মুভির মধ্যে বাই হল, যেমন তার সুরত এক বেড়ায় দুইটা গোলাম বিক্রি করছে, এই দুইটা গোলাম 100 টাকা 200 টাকা তোমার কাছে বেশি, পরে দেখা গেল একটা আজাদ আর একটা গোলাম, তাহলে এখানে আজাদ গাইরে মুভিকে মুভির সাথে শর্ত আরোপ করে বিক্রি করার কারণে মুভির মধ্যে বাই যায়, এটা ঠিক গাইড মুভিকে মুভির সাথে মিলায় যদি শর্ত আরোপ করে বেচা কিনা করা হয়, এরপরে যদি দেখা যায় যে এটা গাইড মুভি তাহলে যেটা মুভি আছে মুভির মধ্যে বাইক আছে, যেমন গোলাম এবং আজাদ দুইটারে একসাথে করে যদি বিক্রি করে তাহলে যখন গাইড মুভিকে শর্ত হিসাবে মুভির সাথে আরোপ করা হয়েছে এখানে বাইক আছে। এই যে এই জায়গার মধ্যে তো একই কথা হইল, যেটার মধ্যে খেয়ার আছে এটা তো গাইরে মুভি আর যেটার মধ্যে খেয়ার নেই এটা মুভি, তাহলে গাইরে মুভিকে মুভির সাথে শর্ত আরোপ করে বেচা কিনা বেসলে জায়েজ হয় না। তাহলে এই জায়গার মধ্যে তো এটা না জায়েজ হওয়ার কথা ছিল, আপনি তো বলতেছেন জায়েজ। সবাই মুখ যে যেমনিভাবে গোলাম এবং আজাদরে একসাথে বিক্রি করলে, হ্যাঁ গোলামের আজাদের মধ্যে বাইক, গোলামের মধ্যে বাইক কি হয় না, গাড়ি হয় না, কারণ আজাদ গাড়ি মুভি, গাড়ি মুভির শর্ত হিসাবে আরোপ করা হয়েছে। তাহলে এই জায়গার মধ্যে তো এটা গাড়ি মুভি, তো যেটা আমাদের খেয়ার আছে এটা গাড়ি মুভি, সুতরাং এটারে মুভির সাথে শর্ত আরোপ করে বিক্রি করা হয়েছে, অর্থাৎ মুভির মধ্যেও বাইক আছে হওয়ার দরকার। এটার জবাব দিতেছে ওয়াকুবুল আকদিল্লাজি ফিহিল খিয়ার ওয়াইন কানা শর্তান লি ইনকাদিহি ফিল আখার লাকিন্না হাযা গায়রু মুফসিদিন লিল আকদ লিকাউনিহি মুহাল্লান লিল বাই কামা ইযা জামা বাইনা ইন্নিন ওয়া মুদাফা। কোয়ে জেনার মধ্যে কি আর আছে ওইটার সাথে মুবিরে একত্রিত করিয়া বাইকে কবুল করা যে শর্ত আরোপ করা হইল ওই জায়গায়, ওয়াইন কানা শর্তান দিয়ে নি কা দিলি, যদিও নাকি দেখা যাইতেছে এটা বাইম নাকে দেওয়ার জন্য শর্ত, কিন্তু এটা আদকে ফাসিদ করে, লাকিন হা জায়গায় রু মসজিদ লিল আদ, এটা আদকে ফাসিদ করে, কারণ কি লিকাউনি মহল্লা নিল ওইটা মহল্লা, এখানে জবাব দেখি দিছে, জোয়ার দাদিছে যে আপনি যে সুরতটা দেহায় আমার কইলে যে যদি কেউ আজাদ এবং গোলামে একত্রে বিক্রি করিয়া বিক্রি করে, যেহেতু গাইরের মুভিকে মুভি হিসাবে শর্ত আরোপ করে বিক্রি করছে, এই জন্য মুভির মধ্যে বাইক হয়ে গেছে, পাশে ধরে গেছে, তা আপনি এই জায়গার মধ্যে বলতেছেন যে গাইরের মুভিকে মুভির সাথে শর্ত আরোপ করা হইতেছে দেওয়া যাইতেছে এই জায়গার মধ্যেও, সুতরাং এই জায়গার মধ্যেও জায়গার মধ্যে কেয়ার নাই, এই জন্য বাইক পাশে ধরে যাওয়া দরকার। আপনি কিয়াসটা যে করছেন ঠিক আছে, এটা কিয়াসটা ঠিক হয় ওই জায়গার মধ্যে গাইডে মুভিকে মুভির সাথে সত্যার, কিন্তু এই জায়গার মধ্যে ব্যাক সাইডে যে জিনিসটার মধ্যে কিয়ার আছে এটা গাইডে মুভি না, ওইটা গাইডে মুভি না, বরং এটা মহল্লে ভাই, এটা কি মহল্লে ভাই, অর্থাৎ বেচা কেনার জন্য এটাকে উত্থাপন করা যায় কিনা, কিন্তু আজাদ রে কোনোদিনই বেচা কেনার জন্য উত্থাপন করা যাবে, আর ওইটা তো খিয়া যখন সাকিত করে দিব তখন তো ওইটার মধ্যে বাই হবেই, তাহলে ওইটা হইলো মহল্লে ভাই, এটা বেচার জিনিস বেচে, কিন্তু আজাদ তো বেচার জিনিস, এটা মহল্লে ভাই না। যেমনি ভাবে যদি কোনো ব্যক্তি দুইটা গোলাম বিক্রি করে এর মধ্যে একটা মুদাব্বার আর একটা কিন, মুদাব্বার আর কিন, মুদাব্বার এর বেচা কিনা কিন্তু জায়েজ নেই, মুদাব্বার উমিওয়ালা যেগুলি আছে এগুলি বিক্রি করা কিনাই জায়েজ, কিন্তু যদি মুদাব্বার এবং কিনকে একত্রে বিক্রি করে মূল্য যদি তসরি করে দেয় এটার দামও 500 টাকা, এটার দামও 500 টাকা, তাহলে কিনের মধ্যে ভাই জায়েজ হয়ে যাবে, মুদাব্বারের মধ্যে ভাই জায়েজ হয়ে যাবে, কারণ মুদাব্বার তো গোলাম, গোলাম তো মহল্লে ভাই, মুদাব্বার গোলাম, আর গোলাম হইলে এটা কি মহল্লে ভাই, যদি ওটা কাছে জায়েজ নেই, যেহেতু এটা মহল ভাই এই কারণে ওই জায়গার মধ্যে ভাই জায়েজ, তাহলে কিন আর মুদাব্বার যদি একসাথে একত্রে বিক্রি করে এটা তো আপনি উপর যে আগাছে এ শর্ত লিনি কাদি ফিল আখার দুসরাকে বাই মুনাকে ধুনে কে লি লাকিন না হাজা গাইব মুফসিদিন লিল আক, লেকিন এ শর্ত মুফসিদ লিল আক নহি হ্যায় নি, আক কো ফাসিদ করনে ওয়ালা নহি, কেন লিকাউনি হি মুহাল্লাল লিল বাই, ইসলিয়ে কি এ বাই কা মহল হে, কামা ইজা জামা বাইনা তিনিন ওয়া মুদাব্বা, জেসা কি আগার কোই শখস জমা করে ইন আউট মুদাব, এটি শব্দই কিন্তু জটিল মাসালা সহজে বুঝাই দেয়, ওয়া সালিসু আইয়ুফাসিলা ওয়ালা ইউআইনা, আর তৃতীয় সুরত মাসালা আইয়ুফাসিলা, এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা, বললাই যে আইন না, কিন্তু ক্রিয়ার দুইটার মধ্যে একটা নেই, কোনটার মধ্যে ক্রিয়ার এটা তাই করে সুরতের মধ্যে আগদ কি মুভি এক জায়গার মধ্যে মুভি বজুল কারণ জায়গার মধ্যে সামান তাফসীর করবে না আর যে সুরতের মধ্যে সামানের তাফসিল করলো না ওই জায়গার মধ্যে যে দুইটা কাপড় যে কোনো একটা কাপড় নিবে, সে দুই কাপড়ের যে কোনো একটা কাপড় সে নিবে, তবে তিন দিনের খেয়া যদি দুই কাপড়ের মধ্যে দুই কাপড়ের মূল্য ঠিক করছে একইভাবে যদি কয় তিনটা কাপড়ের মধ্যে ১০ টাকা দিয়ে ১টা কাপড় আমি নিব ১০ টাকা তিন দিনের খেয়াল এইটাও যায় তবে যদি কয় যে ৪টা কাপড় আছে ৪টা কাপড়ের মধ্যে থেকে একটা নিব আমি ১০ টাকা তাহলে এটা যায় কি নাই কিসিনে খরিদা দু কাপড়া ঈশ্বর পরকে লে গাও দুনু মেসে এক আইয়াহু মাশা বি আশারাতি ১০ রুপিয়া কি মুকাবলে ও হুয়া বিল কিয়ারি সালাসা আইয়াম আর উসকে লিয়ে তিন দিন কা কিয়াম ফাহুয়া জায়েজ তো এই সুরত মে ভাই কিয়া হোগা জায়েজ ওয়া কাযালিকা সালাসা এই হুকুম হে আগার তিন কাপড়া মে সে এক কাপড়া লে ১০ রুপিয়া কে মুকাবলা মে তব ভি কিয়া হোগা আমগুর বুদ্ধিতে বাইয়ের মধ্যে মুভি এবং সামান দুটা মালুম দুইটার মধ্যে যখন একটা নিবে কইছে তিন দিনের ইয়েতে, তখন মুভি কি কোনটা মুভি নাই, তাহলে মুভি মা ঝুলে গেছে, তাহলে মুভি মা ঝুলে ইয়াস অনুযায়ী কায়দা অনুযায়ী এইটাই হওয়া উচিত যে ভাই কিনে সবগুলি নদী। আর এইটাই ইমাম জুফর এবং ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহিম, ইমাম জুফর এবং ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহিম আস্তাক উনি কি ওনারা কি আছে উপরে আছে যে এখানে মুভি যেহেতু কায়দা হলো এই ভাইয়ের মধ্যে এক যে ভাইয়ের মধ্যে মুভি সামান যে কোনো একটা বা উভয়টা মাঝুল হইলে ভাই কি হয়ে যায় পাশে হয়ে যায়। সুতরাং এই জায়গার মধ্যে দুই কাপড়ের একটা এখন কোন কাপড় মুভি এটা ঠিক নেই অর্থাৎ মুভি মাঝুল। সুতরাং এই জায়গার মধ্যে ভাই কি এটা কার কোন ইমাম জুফর এবং ইমাম সাফি। কিন্তু আমরা ইয়াসে জবে বলি ইস্তিহসানান এটা যায় ইস্তিহসানান যায় মানে ইস্তিহসান দেখ কয়ে শুনে শরীয়তের মধ্যে খিয়ারের তিন দিনের যে শর্তটা আরোপ করে খিয়ার তা যে রাখা হয়েছে এটা কেন রাখা হয়েছে যেন মানুষের যে হাজত এবং প্রয়োজন আছে এই প্রয়োজনটা মিটে। কারণ হাজত প্রয়োজন কি যে এই জায়গার মধ্যে ফট করে যদি কিনা ফেলায় তাহলে থেকে যাওয়ার সম্ভব না, ফট করে যে কোনো একটা লয়ে ফেলায় যে থেকে যাওয়ার সম্ভাবনা, যেহেতু থেকে যাওয়ার সম্ভাবনা আর সে কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই করার এটা তার সুযোগ দেওয়া দরকার। এটা দিকে প্রয়োজন আছে আর এই সুযোগটা সে ব্যবহার যে করবে তাহলে খেয়াল দিচ্ছে এই কারণেই যেন মানুষ না ঠগে। শরীয়তে খেয়ালের ইয়াটা রাখা হয়েছে কেন যেন মানুষ না ঠগে, এই জন্যই তো তার চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া হয়েছে। আর চিন্তা ভাবনা করে সে কোনটা তার জন্য উপকারী কোনটা তার মুয়াফেক এটা সে বাছাই করে নি। এখানে যদি এই বিষয়টা তার খেয়ালটা এই জন্য দেওয়া হয় তাহলে এই যে এই জাতীয় দুইটার মধ্যে একটা বাছাই করা এই জাতীয় বিষয়েও হাজত আছে, দুইটার মধ্যে একটা বাছাই যাচাই করা প্রয়োজন এই জায়গার মধ্যে যেহেতু হাজত মুতাহাক্কাক আছে। আর এই হাজতটা পূরণ করার জন্য হ্যাঁ তো কাপড় চিনে না বদলা কাপড় চিনে না এখন যে বেড়া কাপড় চিনে হে বেড়া নিয়ে আর দেহা যে দুইটার মধ্যে কোনটা বালা হ্যাঁ কাছে নিয়ে আর দেহাই কিংবা কিনবো বলে গিয়া হ্যাঁ বাজারে তে যদি একটা লয়ে যায় একটা সিটকান মেরে ফেলা দিব এটা একটা কাপড় হইল কিংবা মেয়ে রাই আছে একটা কাপড় নিয়ে দিলে তাহলে বুড়া মানুষে কিনছে হত কেটলিয়া জিনিস এইটা এক কেজি মানুষ কিন দে দুই মিলা না কেন এই জন্য যে বেগি কিনবো তার পছন্দ দরকার তাহলে এটা একটা হাত খিয়ারটা তো এই জন্যই আসলে নেওয়া হয়েছে যে যে জিনিসটা চিনে বা যে পড়বে তার পছন্দ দরকার। সুতরাং ইস্তিহসান এই জরুরত এটা হাজত এই জরুরত এবং হাজত পূরণ করার জন্য ইস্তিহসান আমরা এটারে কি রাখছি জায়েজ। বাকি কত হলো দুইটার মধ্যে রাখছি তিনটার মধ্যে চারটার মধ্যে আমরা রাখি কারণ দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিস তিন প্রকারের বাইরে একটা হলো অদম আর একটা হলো মাদম আর একটা হলো উদম অদম মাদম উদম একটা অদম আর একটা মাধ্যম আর একটা উত্তম আর এই তিন জিনিস তিনটার মাঝেই এই উত্তম মাধ্যম অদম এগুলিকে কি করা যায় যাচাই বাছাই করা যায় হাজতটা প্রয়োজনটা উত্তম মাধ্যম অদম এই তিনটার মাধ্যমে সব শেষ এরপরে চতুর্থটা বা তারপরে যেটি আনবেন এটি হাজতের বাইরে তাহলে হাজতটা তিন ধার পর্যন্ত থাকে তিনের পরে আর হাজত থাকে না যখন তিনের পরে হাজত নাই অতএব ওই ওই তিনের অধিক হইলে তখন মুগলি বা ঝুলু হয়ে যাবে বা তখন আর এটা যায় যাবে না, কারণ হাত হতে বাইরে। ওর কিয়াসু আইয়াত সুদাল দাইয়া ফিল কুল্লি, আর কিয়াস কা তাকাজা তো এই থা কি আইয়াত সুদাল দাইয়া ফিল কুল, তিনো সুরত মে বাইকিয়া হয়ে যায় ফাসে দু লিজি হালাত মুগলি মে ঝুল হুনি কে ও হু কওল জুফার ওয়া শাফি, আর এই ইমাম জুফার আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কা ওয়াজু নাকি ওয়াজুল ইস্তিহসান, আমরা তো জায়েজ রাখছি তিন দাম, তাহলে আমরা জায়েজ রাখছি ইস্তিহসান কি এত অনুযায়ী জায়েজ হয় না, ওয়াজুল ইস্তিহসান আন্না আন্না শরআল খিয়ার লিল হাজা ইলা দফউল গাওয়ান লিয়াখতার মা হুয়াল আফাক ওয়াল আউফাক, আর ইস্তিহসান কা ওয়াজা ইয়ে হে কি আন্না শরআল খিয়ার খিয়ার কা মশরু হোনা খিয়ার কা মশরুইয়ত এ লিল হাজা লিল হাজাত কে লিয়ে ইলা দফউল গাওয়ান গাওয়ান কো এ গাওয়ান কারে কারে গোবন কো দফা করলে কে ওয়াস্তে লিয়াক্তার মা হুয়াল আরফা ওয়াল আউফা, তাকে ইখতিয়ার করে যে উসকে লিয়ে নাফে হো আর যে উসকে মুয়াফে, যে ঠগার থেকে বাঁচছে এবং যারা তার উপকারী এবং তার মুয়াফে হয় সেটাকে কি করতে পারে পছন্দ করতে পারে অবলম্বন করে। ওয়াল হাজাতু ইলা হাযা নাউ মিনাল বাই মুতাহাক্কাক, আর বাই ওয়াল হাজাতু ইলা হাযা নাউ ইস কিসিম কে তরফ হাজত ইস কিসিম কে বাই কে তরফ হাজত এ মুতাহাক্কাক লিআন্নাহু ইহতাজু ইলা ইখতিয়ারি মান ইয়াসিকু বিহি, ইসলিয়ে কে মুস্তারি কবি কবি মুহতাজ হতা হে ইলা ইখতিয়ারি মান ইয়াসিকু বিহি, উস সব কে ইখতিয়ার জো উস পর জিস পর এতমাদ উসকো হে ইলা মান ইয়াসিকু বিহি, জিস পর উসকা কিয়া হে এতমাদ যার উপর তার আস্থা আছে সে জিনিস চিনে সে চিনে এটারে আমার ঠিক মতো দিতে আও ইখতিয়ারি মান ইয়াশতারিহি লিআজলি, অথবা যার জন্য কিনতে আছে তার অধিকার তার ইখতিয়ারের জন্য এটা এটাও তার হাল, আও ইখতিয়ারি মান ইয়াশতারিহি লিআজলি এত উস সবকে ইখতিয়ার কে লিয়ে মান ইয়াশতারিহি লিআজলি জিসকে ওয়াজা সে ও ইস কাপড়া কো খরিদ রা জিসকে লি ও এ কাপড়া এ এ সাই খরিদ রা ওয়ালা ইউমাক্কিনুহু আল বায়ু মিন আল হামল ইলাইহি ইল্লা বিল বা, বাকি এখানে ওই যে দোকানদারের থেকে হে যদি কয় যে ভাই কাপড় কতগুলি দেন আমি বাড়িতে লয়ে যাইয়া যে হ্যাঁ আমি আসবো, দরদাম যদি না করে চুক্তিপত্র যদি না হয় তাহলে ওই বায়ের বিক্রেতা কাপড় তার কাছে দিলে বিক্রেতা তো একটা কিছুর উপরে নির্ভর করিয়া তারপরে কাপড়টা হের কাছে দিবে, কারণ হে তো এখন কাপড় নেয় নাই খিয়ারের উপরে আছে, এখন যদি খিয়ারের উপরে রাখিয়া চুক্তি যদি একটা করে করিয়া তারপরে যদি মুভি দুইটা দেয় একটা জায়গায় দুইটা দেয় এটা বাড়ির থেকে পছন্দ করে নিয়ে আসলো কিংবা যে বেটা চিনে ওই বেটাকে দেখায় নিয়ে আসলো, এই চুক্তিটা যদি হয় ভাইয়ের চুক্তিটা যদি হয় তাহলে ভাই বিক্রেতা এই জিনিসটা দিতে রাজি, আর যদি চুক্তি না হয় এমনি এমনি কেউ কাউ কোনো জিনিস দিবে না। ওয়ালা ইউমাক্কিনুল বায় আর হ্যাঁ মুস্তারি কো সুযোগ না দিয়েগা ভাই মুস্তারিরে ভাই করবে না সুযোগ দিবে না, ওয়ালা ইউমাক্কিনুল বায় মিন আল হামলি ইলাইহি আর মুস্তারি কো হ্যাঁ মৌকা ওয়ালা ইউমাক্কিনুল বায় আর মৌকা না দেগা মুস্তারি কো বায় মিন আল হামলি ইলাইহি মুবি উসকে পাস লেনে কা ইল্লা বিল বায় মগর বায় কি চুক্তি কে বা বেচা কিনা চুক্তি যদি হয় তাহলে কি করতে পারে فكان في معنى ما ورد ورد به الشرع غير ان هذه الحاجه تندل فكان في معنى ما ورد به الشرع তাহলে এটা শরীয়তের মাঝে যেটা ওয়ারিদ হয়েছে এটার অর্থ হলো, অর্থাৎ এই শরীয়তের মধ্যে কিয়ারের যে বিষয়টা ইয়া হয়েছে ওইটার অর্থে পাওয়া গেল। পছন্দ করার জন্য বা যাচাই বাছাই করার জন্য এটা ওই কেয়ারের অর্থের মাঝে এটা কি হয়েছে, মানে কেয়ারটা যে কারণে দিচ্ছে আজতের কারণে এই আজত পাওয়া। বাকি কথা হলো যে এই যে হাজতটা যেটা এই হাজতটা তিন তার মাধ্যমে রফা দফা হতে পারে। এই হাজত তান্দা বিশ্বাস তিন মুভিকে আন্দোলন দফা হতে পারে। কেন লিপু যদি যাইকে দিবল অস্থি বর্ণা দি ফি হা এই তিন কি আন্দোলন যাইয়ে বৃদ্ধি আর অসত পায়া জানি কি বজায় ওই জিহালাতু লা তুজিল আল মুনাজা ফি সালাস লিতাইন মান লাহু কিয়া কাযা ফিল আরবা ইল্লা আন আল হাজা ইলাইহা গায়রু মুতাহ। আর জিহালাত যে আপনি কইতাছেন যে মুভির মধ্যে হইতাছে এই ইয়া ইমাম জুফর এবং ইমাম শাফি, তা আমরা বলি ওই জিহাল আলা তুজি ইলাল মুনাজা ওই জিহাল কোনটা মুক্তিয়া বাই বাই ফাসিদ করে যে জিহাল তুজি ইলাল মুনাজা আর যে জিহাল তুজি ইলাল মুনাজা হয় না সেটা বাই কি ফাসিদ করে না। ওই জিহাল তুলা তুজি ইলাল মুনাজা আর জিহাল এ মুজি ইলাল মুনাজা নি ফিসালাস তিন কাপড়া কে দিয়া তাআয়না মান লাহুল কিয়া ইসলিয়ে কে লিতাআইন মান লাহুল কিয়া মান লাহুল কিয়া কি তাআইন কি হয় আছে কারণ হে তো একটা নিবই তাহলে এখানে ওই বায়ো তো কইছে যে তিনটা যে কোনো একটা নেও তো হে একটা তাআইন করলে তো এখানে তো আর যে হালত এই যে হালতের দ্বারা ইতাছে না মুজিলা মুনাজার ওয়া কাযা ফিল আরবা ঠিক একই ভাবে চাইয়ের মধ্যেও যে হালত মুজিলাল মুনাজা এই জায়গার মধ্যে নাই চাইরের মাঝে হাজত আর নেই আর কিয়ারটা দেওয়া হয়েছে হাজতের কারণে চাইরের মধ্যে যেহেতু হাজত মুতাহাক্কাক নাই সুতরাং চাইরের মাঝে যে হালত যদি মুজিলাল মুনাজার না হয় হাজত তো হওয়া যায় যখন হাজত পাওয়া যায় নাই সুতরাং এই জায়গার মধ্যে কি আর হবে ওয়া রুখসাতু সুবুতুহা বিল হাজা আর কিয়ারের রুখসত তো তখনই সাবেত হবে কিয়ারের সুযোগ তো তখনই হবে যখন হাজত পাওয়া যায় চাইরের মধ্যে কি নাই হাজত নাই ওয়া কাউনুল জিহালা গায়রু মুফজিয়াতিন ইলাল মুনাজা আর কাউনুল জিহালা গায়রু মুজিয়াতিন ইলাল মুনাজা ফালা তাসবুতু বি আহাদিহিমা ওয়া কাউনুল জিহালা গায়রু মুজিয়াতিন ইলাল মুনাজা আর জিহালাত কা ক্রেমাত হতে হতে